لا يطيب العيش إلا في رضا رب السماء، مذ عرفت الله حلو حلو حلو حياتي. السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. إن هي إلا أسماء سميتموها أنتم وآباؤكم ما أنزل الله بها من سلطان، إن يتبعون إلا الظن وما تهوى الأنفس ولقد جاءهم من ربهم الهدى. الله پاک سمست پرشنسہ جی، الله پاک رب العالمين ایکو ایکو جار کونو شریک نہیں. তৌহিদ হচ্ছে সবচেয়ে বড় আল্লাহ পাকের হক, আর শিরক হচ্ছে সবচেয়ে বড় অপরাধ। সালাত এবং সালাম নাযিল হোক নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর, যিনি তৌহিদের দাওয়াত দিয়েছেন আর শিরক থেকে সবচাইতে বেশি সতর্ক করেছেন। আমাদের তাফসীর হবে সূরা নাজমের আয়াত নম্বর 23 থেকে। আল্লাহ পাকের সাদ করেছেন, ইন হিয়া ইল্লা আসমাউন সাম্মাইতুমুহা আনতুম ওয়াবাউকুম। এই যে তোমাদের উপাস্যগুলি রয়েছে, যেসবের তিনটি আল্লাহ পাক এর আগের আয়াতে উল্লেখ করেছেন, লাত উজ্জা মানাত আর এই ধরনের যত দেব দেবী উপাস্য আল্লাহ ছাড়া রয়েছে, ইনহা ইল্লা আসমা এগুলি তো নাম মাত্র। সাম্মাইতুমুহা আনতুম, এই নামগুলি তোমরাই রেখেছ, তোমাদের আবিষ্কারীগুলি, আল্লাহ বলেননি, কোনো নবী রসুলও বলেননি। উজ্জা আল্লাহ পাকের আজিজ নাম, যে নবীটি নাম রয়েছে তার থেকে বের করে নিলে, আর এই ধারণা করলে যে উজ্জা দেবী আমাদেরকে বিজয় দান করে থাকে। এজন্য আবু সুফিয়ান যখন কুফরির অবস্থায় ওহদে মমিন মুসলিমদেরকে ক্ষতিগ্রস্ত করেছিল, তখন সে জয় বলেছিল, লানাল উজ্জা ওয়ালা উজ্জা লাকুম বলেছিল। তো আল্লাহ বলছে, এই নামগুলি তো তোমাদের আবিষ্কার, এগুলি তো আল্লাহ বা রসুল দেননি। এরকম মান্নান থেকে মানাত, মান্নান মানে অনুগ্রহকারী, আর ওই দেবী সম্পর্কে এই ধারণা যে রুজি দিয়ে থাকে, আহার দিয়ে থাকে, বৃষ্টি দিয়ে থাকে এই দেবী, এগুলি তোমাদের ভ্রান্ত ধারণা, আর নামগুলিও ভ্রান্ত। লাত সম্পর্কে তাফসীরকাররা যেসব কথা বলেছেন তার মধ্যে একটি হচ্ছে যে লাতকে তার আল্লাহ শব্দ থেকে নিয়েছিল, এলাহ থেকে লাত বের করেছিল, বা আল্লাহ থেকে লাত শব্দ বের করেছিল তাদের এই দেবী ছিল। আর কেউ কেউ বলেছেন যে লাত তায়ে তশদীদ দিয়ে লাত, লাত্তা ইয়ালুত মানে হচ্ছে আটা সানা বা ছাতু সানা। তো প্রাচীন যুগে এক নেক লোক ছিল, এই যে ওলি আউলিয়ার পূজা মুসলিম সমাজে ঢুকেছে, এই শিখ ঢুকেছে, সেটা ওই যুগেও ছিল। এমন না অনেকে ভাবে যে শুধু প্রতিমা পুতুল পূজা করলে শিরক হয়, আর কবরে সেজদা করলে শিরক হয় না, কবরে গিয়ে কিছু করলে শিরক হয় না, একই রকমের শিরক। আর এই শিরক তখনও মৌজুদ ছিল। এর লাত বড় সৎ লোক ছিল, সহিব খারিত রয়েছে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন যে ইয়ালুতু সবিকা লিল হুজ্জাজ, হজের মৌসুমে আসতো, বড়ই পরহেজগার ভালো মানুষ, আল্লাহ ভীরু মানুষ, আর হাজিদের সেবা যত্ন করার জন্য, হাজিদেরকে খাওয়ানোর জন্য, তখন বড়ই কষ্টের যুগ ছিল, মরুভূমিতে খাদ্যের ব্যবস্থা ছিল না, অভাবও ছিল, ছাতু শান্ত সেনে ছাতু ঘোল করে হাজিদেরকে পান করে। এ যখন মারা গেল তখন তার কবরকে পাকা করে ওই কবরের ওপর তারা গম্বুজ নির্মাণ করে বা তখনকার মতো করে আস্তানা বানিয়ে তার পুজো করা শুরু করলো। তাহলে প্রাচীন যুগ থেকে এই দুই রকমের আল্লাহ ছাড়া অন্যের পূজা চলে আসছে, উপাসনা চলে আসছে, দাঁড় করে প্রতিমা পুতুল আর শুয়ে দিয়ে বা দাফন করে দিয়ে পূজা, আর দুটো একই রকমের শিরক। আল্লাহ বলছেন যে মা আনজালাল্লাহ বিহা মিন সুলতান, সাম্মাইতুমুহা আনতুম ওয়া আবাউকুম, তোমরা এসব নাম আবিষ্কার করেছো আর তোমাদের পূর্বপুরুষরা, বাপদাদারা। মা আনজালাল্লাহ বিহা মিন সুলতান, এর সনদ, এর দলিল প্রমাণ আল্লাহ পাক নাজিল করেনি। আল্লাহর কোনো কিতাবে, না তাওরাত, না ইঞ্জিল, না কোরআন, না জাবুর, কোনো কিতাবে আল্লাহ পাক রব্বুল আলামিন কোনো নবীর মাধ্যমে আল্লাহ জানাননি এসব। ইয়াত্তাবিউন ইল্লা যান, এইসব লোকেরা যারা শিরক করে থাকে এরা শুধু ধারণার অনুসরণ করে, মনে যা ধারণা কল্পনা জল্পনা হয়, কল্পনা হলে যে এইরকমই উপাসনা করি শুরু করে দিল, ওইটি এইরকম ধর্মকর্ম করি, ওই ধর্মকর্ম শুরু করে নিজেই রচনা করে বা নিজের বাপ দাদা রচনা করেছে আর করা শুরু করলো। ওয়ামা তাহওয়াল আনফুস, আর যা মানুষের মন চায়, মনে যা চাইলো তাই করা শুরু করলো, তাই বলা শুরু করলো। যারা শির করে তারা কুপ্রবৃত্তির অনুসরণ করে, আর যারা যে কোনো পাপ করে তারাও কুপ্রবৃত্তির অনুসরণ করে, জেনাবে বিচার করলো কুপ্রবৃত্তির অনুসরণ, খুন করলো কুপ্রবৃত্তির অনুসরণ, সমস্ত পাপ কুপ্রবৃত্তির অনুসরণেই মানুষ করে থাকে। অথচ তাদের কাছে তাদের প্রতিপালকের পক্ষ থেকে হিদায়াত নামা চলে এসছে, দিক নির্দেশনা চলে এসছে, কোরআনে করিম নাজিল হচ্ছে, রাসূল চলে এসেছেন, তারপরে এরা শিরক ছাড়বে না? আমলি ইনসান মাতামান্না, আল্লাহ পাক বলছেন নাকি মানুষের জন্য তাই রয়েছে যার আকাঙ্ক্ষা করে, অর্থাৎ প্রত্যেক মানুষ যে যা আকাঙ্ক্ষা করে তাই কি পেয়ে যাবে? শুধু আকাঙ্ক্ষা করলে? আকাঙ্ক্ষা করলে পাওয়া যায় না, আকাঙ্ক্ষার সাথে কর্ম করা লাগে। আর দিন ইসলাম শিখিয়েছে যে আপনার আকাঙ্ক্ষা যদি থাকে যে দুনিয়াতেও সুখ শান্তিতে থাকবো, আল্লাহ সন্তুষ্টি হলে সুখ শান্তি নেমে আসবে সার্বিক, আর আখিরাতেও সুখ শান্তিতে থাকবো, তাহলে ঈমান অন্তরকে পরিষ্কার করো শির কুফরি থেকে, ঈমান দিয়ে সুসজ্জিত করো, এবাদত দিয়ে নিজেকে সুসজ্জিত করো, আখলাক উত্তম চরিত্র দিয়ে নিজেদেরকে সাজাও, তাহলেই তোমাদের আকাঙ্ক্ষা পূরণ হবে। আর শুধু আকাঙ্ক্ষা করলে কিছু লাভ হয় না, আল্লাহ পাক এই কথাই বলেছেন। ফালিল্লাহিল আখিরাতু ওয়াল উলা, আল্লাহ পাক রব্বুল আলামিন ইহকাল পরকালের মালিক, আখিরা পরকাল, আর উলা যেটা প্রথমে আসে, আখিরাতের আগে যেটা এসছে ওটাকে দুনিয়াও বলা হয়, দুনিয়া মানে নিকটবর্তী, আখেরাত পরকালের তুলনায় যেহেতু এই হ জগৎটা নিকটবর্তী এজন্য একে দুনিয়াও বলা হয়। আর দুনিয়া বলার আর একটা কারণ যে দুনিয়া মানে নিকৃষ্ট হয়, আদনা থেকে নিচের জিনিস, ওপর আর নিচে, তো আদনা বলা হয়, আলা ওপর আর ওর বিপরীত হচ্ছে আদনা, তো আদনা থেকে দুনিয়া যদি না হয় তো দুনিয়া আখেরাতের তুলনায় নিকৃষ্ট। দুনিয়ার লোভ লালসাই মানুষকে পাপে লিপ্ত করে থাকে, নেতৃত্বের লোভ, পয়সার লোভ, নিজের স্বার্থের লোভ, বিভিন্ন লোভ অধিকাংশ পাপে মানুষকে লিপ্ত করে থাকে, আর আল্লাহ পাকের ফরজ অজব থেকে দূরে রাখে। তো দুনিয়া তাহলে দুটি কারণে বলা হয়, দুনিয়া নিকৃষ্ট আর দুনিয়া আখেরাত পরকালের তুলনায় নিকটবর্তী। আর এখানে উলা বলা হয়েছে কারণ আখেরাত হচ্ছে দ্বিতীয় স্তর, পরে আসবে, আর উলা মানে প্রথম। ওয়াকাম মিন মালাকিন ফিস সামাওয়াত, আল্লাহ পাক বলছেন যে আকাশ সমূহে কত ফেরেশতা রয়েছেন, কত শত ফেরেস্তা রয়েছে, মানে অসংখ্য ফেরেস্তা রয়েছে। লা তুগনি শাফাআতুহুম শাইআ, তাদের সুপারিশও কোনো কাজে আসবে না। তবে কখন কাজে আসবে? শর্ত সাপেক্ষ। শাফাআত সুপারিশের জন্য শর্ত রয়েছে, আম্বিয়া রসুলগণের শাফাআত সুপারিশ হোক আর মালায়েকা ফেরেস্তার শাফাআত হোক, যেমন এই আয়াতে উল্লেখ করা হয়েছে আল্লাহ পাকের বিশেষ নেক বান্দাদের শাফাআত হোক, আর সবচেয়ে বড় শাফাআত সুপারিশ হবে সাইয়্যিদানা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, বৃহৎ শাফাত হবে, বিভিন্ন ধরনের শাফাত কিয়ামতের দিন হবে। কিন্তু যারা ইমানকে নষ্ট করেছে তাদের জন্য শাফাত নেই, যারা কমপক্ষে ইমানকে রক্ষা করেছে, ইমানের হেফাজত করেছে, তার জন্য শাফাত হবে, ভুল ভ্রান্তি বা কিছু অন্যায় থাকে। লাতগনি শাফাআতুহুম শাইআন, অসংখ্য ফেরেশতারা আকাশে রয়েছে যাদের সুপারিশ কোনো কাজে আসবে না, ইল্লা, তবে কখন কাজে আসবে? মিম্বাদে আইয়া আজান আল্লাহ, আল্লাহ পাকের অনুমতি দেওয়ার পর, আল্লাহ পাকের অনুমতি লাগবে, একটি শর্ত, বিনা অনুমতিতে বিচার দিবসে কেউ কথা বলতে পারবে না, কারো সম্পর্কে কেউ কথা বলতে সাহস করবে না, আল্লাহ পাকের এজেন অনুমতি লাগবে। লেমাইয়াস, আর যাকে আল্লাহ অনুমতি দিবেন সুপারিশ করার জন্য, তাহলে বোঝা গেল যেই সেই গিয়ে আর দুনিয়াতেই দাবি করে বসে আছে পীর যে আমি মুরিদানদের জন্য সাফাত করব, এই অধিকার কে দিল আর এই অদৃশ্য কে জানালো? এটা চরম বেয়াদবি ধৃষ্টতা আল্লাহ পাকের সামনে। আর আখেরাত সম্পর্কে কি সাহস তোমার যে কি হাসর হবে তাই তো জানা নেই। লেমাইয়াসা, যাকে আল্লাহ পাক পারমিশন দেবেন, ওয়ারদা, আর যার জন্য সন্তুষ্ট হবেন, যে কার জন্য আল্লাহ রাজি হয়েছেন, কোন ধরনের অপরাধ আছে যে সুপারিশ সে ক্ষমাযোগ্য, সুপারিশ যদি করা হয় ফেরেশতা করেন অথবা নবী করেন তাহলে মাফের যোগ্য, যে যোগ্য হবে ক্ষমার তার জন্য আল্লাহ পাক সুপারিশের অনুমতি দিবেন। আর এই না যে শির করে মারা গেছে, ইমান নষ্ট করে মারা, ইমান ভঙ্গ করে মারা গেছে, বেনামাজি হয়ে মারা গেছে, আর শাফাতের দাবি করে বসে আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন তারপরে ইরশাদ করেছেন, ইন্নাল্লাযীনা লা ইউমিনুনা বিল আখিরাহ লা ইউসাম্মুনাল মালায়েকাতা তাসমিয়াতাল উনসা, আল্লাহ পাক এই শাফাতের কথা ফেরেশতাদের ক্ষেত্রে শর্ত সাপেক্ষ এই জন্য উল্লেখ করলেন যে আরব মুশরিকরা যে মূর্তি পূজা করত 360টির বিশেষ করে মক্কায়, আর এক এক অঞ্চলে এক এক গোত্রে নতুন নতুন পূজা, নতুন নতুন উপাস্য, তাদের সম্পর্কে তাদের ধারণা ছিল যে হা ওলাই সুফাউনা ইনদাল্লাহ, আমরা এই জন্য এদের উপাসনা করছি, পুজো করছি, যে এরা আল্লাহর কাছে আমাদের জন্য সুপারিশই হবে, সুপারিশ করে আমাদেরকে নিয়ে যাবে, ওসিলা এগুলি, আল্লাহ পাক এর খণ্ডন করেছেন যে অনুমতি ছাড়া সুপারিশ হবে না, যাকে অনুমতি দিবেন সুপারিশ করার জন্য আর যার জন্য অনুমতি দিবেন সুপারিশ করার জন্য, আর রাজি হবেন সন্তুষ্ট হবেন আল্লাহ রাজি হইলে, আর না হলে আল্লাহ পাকের যদি ইচ্ছা না চাই যে সুপারিশ হোক এই লোকের জন্য, এই ধরনের লোকের জন্য কখনো সুপারিশ হবে না। তারপর আল্লাহ পাক ইরশাদ করছেন যারা পরকালে বিশ্বাসী নয় তাদের সম্পর্কে, ইন্নাল্লাযীনা লা ইউমিনুনা বিল আখিরাহ, নিঃসন্দেহে যারা পরকালে বিশ্বাসী নয়, লা ইউসাম্মুনাল মালায়েকা, তারা ফেরেশতাদের নামকরণ করে থাকে তাসমিয়াতাল উনসা, স্ত্রীবাচক নামে। আরব মুশরিকরা ফেরেশতাদেরকে কন্যা বলতো, মেয়ে বলতো, কার মেয়ে, আল্লাহর মেয়ে, বানাতুল্লাহ। আল্লাহ পাক এর খণ্ডন করেছেন যে মিথ্যা কথা, ফেরেশতারা নূরের তৈরি আর তাদের কোনো লিঙ্গ নেই, লা ইউযাক্কারু ওয়া লা ইউআন্নাস, পুরুষও বলতে পারেন না আর নারীও বলতে পারেন না, নরও না নারীও না। ওয়া মা লাহুম বিহি মিন ইলম, তাদের এ সম্পর্কে কোনো সম্যক জ্ঞান নেই, কোনো জ্ঞান নেই। ইয়াত্তাবিউনা ইল্লা যান, তারা শুধু ধারণার অনুসারী। ওয়া ইন্না যান্না লা ইউগনি মিনাল হাক্কি শাইয়া, আর ধারণা অনুমান মানুষের সত্যের মোকাবেলায় কোনো কাজে আসে না। ওয়া ইন্না যান্না, আর নিঃসন্দেহে ধারণা, লা ইউগনি মিনাল হাক্কি, সত্যের সামনে কোনো কাজে আসে না। সত্য আল্লাহর পক্ষ থেকে আগত আম্বিয়া রসুলগণের মাধ্যমে, আর ধারণা মানুষের কপল কল্পিত। এখানে অল্প সময়ের বিরতি দিয়ে আমরা আমাদের আলোচনার দিকে ফিরে আসছি। সুন্নাহর আলোকে জীবন ও মনকে উদ্ভাসিত করতে হলে চাই সুদৃঢ় ঈমান এবং পরিচ্ছন্ন অন্তর। কিভাবে অর্জিত হবে ঈমানের দৃঢ়তা এবং অন্তরের পরিচ্ছন্নতা, সে বিষয়ে বিস্তারিত জানতে হলে আলোচনা শুনুন আমাদের ধারাবাহিক প্রোগ্রামে সরল পথে চোখ রাখুন কেবলমাত্র পিস টিভি বাংলায়। জানুন সেই দীপ্তিমান বিশেষ পথ যার সম্পর্কে মহান আল্লাহ পবিত্র কোরআনে উল্লেখ করেছেন, সরল পথ। প্রতি সোমবার রাত 8:30 বা পুনঃ সম্প্রচার সকাল 7:00 বাংলাদেশে পিস টিভি বাংলায়। দ্য প্রডিজি দাই অফ ইসলাম, তারেক নাইক। I challenge any human being to point out a single fundamental of Islam. The illustrious son of the world famous orator of Islam, Dr. Zakir Naik. Ek Abraham dutya naste. Bhagwan ek hi hai, dusra nahi hai. Nahi hai, nahi hai, zara bhi nahi hai. Motivating towards the true path. No Muslim is a Muslim if he does not believe in Jesus Christ, peace be upon him. Science without religion is lame, and religion without science is blind. With his thrilling words and inspirational temperament, demanding dowry from the would-be bride is completely prohibited in Islam. Prophet Muhammad, peace be upon him, the one endowed with knowledge and wisdom. I am proud to be a fundamentalist Muslim. Dekhun Kishore Taroka কাল রাত 7:30 আর পুনঃ সম্প্রচার সকাল 9:30 বাংলাদেশে পিস টিভি বাংলায়। সম্মানিত ভাতৃমণ্ডলী, ফিরে আসি আমাদের তাফসিরের দিকে। আমরা তাফসির করছিলাম সূরা নাজমের, সূরা নাজমের আয়াত নম্বর 29-এ আল্লাহ পাকের সাদ করছেন, ফা আরিজ আম্মান তাওয়াল্লা আন যিকরিনা ওয়া লাম ইউরিদ ইল্লাল হায়াতাদ দুনিয়া। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সম্বোধন করে আল্লাহ পাক বলছেন যে হে নবী, তুমি ওইসব লোক থেকে মুখ ফিরিয়ে নাও বা ওইসব লোককে এড়িয়ে চলো, আম্মান তাওয়াল্লা, যারা বিমুখ হয়ে যায়, ফিরে যায়, আল্লাহর কথা শুনলে, কোরআনের কথা শুনলে মুখ ফিরিয়ে নেই, তোমার ভালো কথা শুনলে মুখ ফিরিয়ে নেই, আল্লাহর প্রতি বিশ্বাস করতে চাই না। অর্থাৎ কাফের মুশরিক যারা অবাধ্য, তাদের কাছে দাওয়াত পৌঁছে দেওয়ার পরেও কবুল করতে চাই না, তাদের সাথে তর্কে জড়াতে যেও না, আর চাপ সৃষ্টি করাও তোমার কাজ নয়, আর তোমার কাছে এই ক্ষমতাও নেই, কারণ কিছুরা মক্কায় শুধু উপদেশ দিতে বলা হয়েছে, অন্যায়ের প্রতিবাদ কথার দ্বারা বল প্রয়োগ করে না, বল প্রয়োগ করে নাই। যখন আপনি দেখবেন যে আমি সমাজে দুর্বল, আমার বল প্রয়োগ করার ক্ষমতা নেই, আমি সমাজের মালিক নই, তখন আপনার কমের পক্ষে কথার দ্বারা অন্যায়ের প্রতিবাদ জানাইতে হবে আর ভালো কাজের জন্য মানুষকে উপদেশ দিতে হবে। আল্লাহ পাক এড়িয়ে চলতে বলছেন যারা দিন ইসলাম থেকে মুখ ফিরিয়ে নেয় তাদের থেকে। আম্মান তাওয়াল্লা আন যিকরানা, যারা আমার উপদেশ থেকে অর্থাৎ কোরআনে কারীম থেকে বিমুখ হয়ে যায়, ওয়ালাম ইউরিদ ইল্লাল হায়াতাদ দুনিয়া, আর তারা শুধু পার্থিব জগৎ চায়, পেটের পূজারী, ওদের থেকে মুখ ফিরিয়ে নেয়, দুনিয়া কোনখানে আছে সেখানে একেবারে সজাগ, কিন্তু দিনের কথা বলেন, নামাজের কথা বলেন তখন শুনবে না, এরা হচ্ছে পেট পূজারী, দুনিয়া চায় শুধু। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা, এই দোয়া তারা চায় না, মন্ত্রের মতো পড়লেও যদি তাদের আখলাক চরিত্র কাজ কর্ম আর হারাম থেকে বেঁচে থাকা আল্লাহ পাকের দিন মেনে চলার ক্ষেত্রে দেখা যায় যে না, এই দুনিয়া ছাড়া কোথাও পাওয়া যায় না, দিনের কাজে পাওয়া যায় না, তাহলে সে আসলে তার বাস্তব প্রমাণ করে যে সে শুধু রব্বানা আতিনা ফিদ দুনিয়া বলছে, আল্লাহ আমাকে দুনিয়া দাও, দুনিয়ার সুখ দাও। আল্লাহ বলছেন তাদের জন্য আখেরাতে কিছুই নেই, যারা শুধু দুনিয়া চাইবে পরকালে কিছুই পাবে না, আর যারা দুটোই চাইবে আল্লাহ শিখাচ্ছে এটা এভাবে চাও, আর যদি এইভাবে চাও তাহলে দুনিয়াও পাবে আর আখেরাতও পাবে। যালিকা মাবালাগুহুম মিনাল ইলম, আল্লাহ পাক বলছেন এটাই হচ্ছে যারা দুনিয়াদার পেট পূজারী তাদের জ্ঞানের দৌড়, তাদের বিদ্যার দৌড় এতটাই। ইন্না রাব্বাকা হুয়া আলামু মান দাল্লা আন সাবিলি, আল্লাহ পাক ভালো জানেন যে কে তার রাস্তা থেকে পথভ্রষ্ট হয়েছে, ওয়া হুয়া আলামু বিমান ইহতাদা, আর কে হেদায়েত প্রাপ্ত তাও জানেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হেদায়েত প্রাপ্ত আল্লাহ ভালো জানেন, আর কুরাইশ মুশরিকরা গোমরা পথভ্রষ্ট আল্লাহ ভালো করে জানেন। ওয়ালিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আকাশ এবং জমিনে যা কিছু রয়েছে সবকিছু আল্লাহর, লিয়াজিয়াল্লাযিনা আসাউ বিমা আমিলু, আল্লাহ পাক সৃষ্টিকর্তা, আল্লাহ পাক সর্বশক্তিমান, যাতে করে আল্লাহ পাক রব্বুল আলামিন বদলা দেন, প্রতিদান দেন ওই সব লোকদেরকে যারা আমল করে কর্ম করে অন্যায় কাজ করেছে, অর্থাৎ অপকর্ম করেছে অন্যায় কাজ করেছে। ওয়াজিয়াল্লাযিনা আহসানু বিল হুসনা, আর যারা সৎকর্মশীল হয়েছে তাদেরকে আল্লাহ পাক উত্তম প্রতিদান দেন। আল্লাযিনা ইজতানিবুনা কাবায়েরা ইসমা ওয়াল ফাওয়াহিশ, সৎকর্মশীল কারা, তাদের কিছু গুণাবলী আল্লাহ পাক এখানে বর্ণনা করছেন। সৎকর্মশীল হওয়ার জন্য আপনার মধ্যে ইতিবাচকও লাগবে আর নেতিবাচকও লাগবে, এখানে নেতিবাচক আল্লাহ বলছেন, নেগেটিভ আপনি যেগুলি আল্লাহ না করেছেন, গোনা পাপ করিও না, সেগুলো থেকে বেঁচে থাকা লাগবে। আল্লাযিনা ইজতানিবুনা কাবায়েরাল ইসম, যারা বেঁচে থাকে কাবায়েরাল ইসম কাবিরা গুনাহ থেকে, কাবিরা গুনাহ সমূহ থেকে, কাবিরা গুনাহ সত্তরেরও বেশি রয়েছে, তার মধ্যে সাতটি গুনাহ একটি হাদিসে ধ্বংসাত্মক বলে আখ্যায়িত করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইজতানিবুস সাবাল মুবিকাত, সহিহ বুখারী হাদিসে রয়েছে, তোমরা সাতটি ধ্বংসাত্মক গুনাহ থেকে বেঁচে থাকো। কাবিরা গুনাহ ওই সব গুনাহ যেই গুনার জন্য আল্লাহ জাহান্নামের শাস্তি আর জান্নাত থেকে বঞ্চিত করা, অথবা দুনিয়ায় লানত রহমত থেকে বঞ্চিত করা, গজব আল্লাহ পাকের ক্রোধ, অথবা সেগুলির ওপর দুনিয়ার কোনো দণ্ডবিধান নির্ধারিত করেছেন, এসবগুলি কাবিরা গুনাহ। আর আর একটা এসবের পরে কাবিরা গুনাহ যে ছোট ছোট গুনাহ বেশি বেশি হয়, একদিনে কয়েকটা ছোট গুনাহ, অনেকগুলি ছোট গুনাহ সাগিরা গুনাহ হয়ে যাচ্ছে, তো সাগিরা ছোট গুনাহ অনেকগুলি হইলে সেগুলি কাবিরাতে রূপান্তরিত হয়ে যায়, আর ছোট গুনাহর ওপর অটল থাকলে কন্টিনিউ করলে বারবার করে করে যাচ্ছেন আপনি, এ একটা গুনাহ ছোটই গুনাহ, ছোট গুনাহ, যেমন একটা উদাহরণস্বরূপ বলি, একটা মহিলার ছবি দেখা, আজকাল পত্র পত্রিকার ছবি, ওই টিভিতে মহিলা খবর পড়ছে দেখা, অবশ্যই গুনাহ, কাবিরা না বললেও অবশ্য সাগিরা, কিন্তু আপনি টিভির ওই মহিলার খবর না শুনলে আপনার যেন এই দিনটাতে অসম্পূর্ণতা শূন্যতা আছে, যেন মহিলার চেহারার দিকে দেখে খবর শুনতে হবে, রেডিওর খবর শোনা যথেষ্ট নয়, পত্রিকায় দেখছেন যে অশ্লীল ছবি আছে সেটাকে আপনি অ্যাভয়েড করেন না, ওই ছবিগুলোও তাকাচ্ছেন, তো এটা যদি প্রতিদিন আপনি করেন তাহলে এগুলি কাবিরাতে পরিণত হবে। আল ইসরারু আলা সাগিরাতিন কাবিরা, বারবার করে ছোট গুনাহ করা এটা হচ্ছে কাবিরা গুনাহ, সুতরাং সাবধান। আর কখনো একটু ভুল ভ্রান্তি হয়ে গেল আর তারপরে আর হইল না হয়তো এই ধরনের, সেগুলি সাগিরা থাকতে পারে। এই জন্য কবি বলেছেন যে লা তাহাক্কিরান্না সাগিরা, দেখো ছোট গুনাহকে তুচ্ছ মনে করিও না, ইন্নাল জিবালা মিনাল হাসা, কারণ পাহাড় পর্বত তৈরি হতে পারে ছোট ছোট ক্ষুদ্র কঙ্কর দিয়ে, অনেকগুলি কঙ্কর এক জায়গায় করলে পাহাড় তৈরি হতে পারে, তো এইরকম অনেকগুলি সাগিরা গুনাহ হলে কাবিরা হইতে পারে, কন্টিনিউ আপনি করতে আছেন সাগিরা গুনাহ তাহলে কাবিরা হয়ে যাবে আপনার জীবনে। তো যারা সৎকর্মশীল আহসানু, আর তাদেরকে আল্লাহ পাক আল হুসনা জান্নাত দেবেন আর উত্তম বদলা দেবেন, তাদের প্রথম গুণ আল্লাহ এখানে বলছেন ইয়াজতানিবুনা কাবায়েরাল ইসম, তারা কাবিরা গুনাহগুলি থেকে বেঁচে থাকে। ওয়াল ফাওয়াহিশা আর অশ্লীল কথা কাজ থেকে বেঁচে থাকে। অশ্লীল কথা কাজও কবিরা গুনাহ, কিন্তু অশ্লীল কথা কাজগুলি নোংরামি, আরো তাতে আরো নোংরামি রয়েছে, সেজন্য আলাদা করে সেটাকে বয়ান করা হয়েছে। অশ্লীল কথা কাজ কি? অশ্লীল কাজ হচ্ছে জেনা ব্যভিচার, অশ্লীল কাজ হচ্ছে সমকামিতা, অশ্লীলতা হচ্ছে ব্লু ফিল্ম দেখা, অশ্লীল কথা হচ্ছে যে আপনি নিঃসন্দেহে নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমার প্রতিপালকের মার্জনা অতি প্রশস্ত, হুয়া আ'লামু বিকুম, তিনি তোমাদের সম্পর্কে অধিক জ্ঞানী, ইজ আনশাকুম মিনাল আরদ, যখন আল্লাহ পাক তোমাদেরকে সৃষ্টি করেছেন এই মাটি থেকে, ওয়াইজ আনতুম আজিন্নাতুন ফি বুতুনি উম্মাহাতিকুম, যখন আল্লাহ মাটি থেকে সৃষ্টি করেন আদম আলাইহিস সালামকে, তখনও আল্লাহ পাক রব্বুল সবচেয়ে বেশি জ্ঞানী এবং সবকিছুই জানেন তিনি, আর যখন তোমরা তোমাদের মাতৃগর্ভে ছিলে ভ্রূণ হয়ে, আজিন্না জানিনের বহুবচন, জানিন অসম্পূর্ণ পেটের বাচ্চাকে বলা হয়, ভ্রূণ হয়ে যখন তোমরা, মা কেউ জানতো না, আল্লাহ পাক জানেন, আর সে কে হবে এই লোকটি জাহেল মূর্খ হয়ে দুনিয়ায় জীবন কাটাবে, না কি সে আলেম হবে, না সে ডাক্তার হবে, মুসলিম মমিন হবে, ইমানদার হবে, না বেদিন হবে, আল্লাহ পাক সবচেয়ে বেশি জানেন। ফালা তুজাক্কু আনফুসাকুম, সুতরাং তোমরা তোমাদের পবিত্রতা ঘোষণা করিও না, নিজেকে পাক পবিত্র মনে করিও না যে আমরা খুব ভালো মানুষ। আল্লাহ এখানে নিজের সার্টিফিকেট নিজে দিতে নিষেধ করেছেন, আপনি কিছু ভালো কাজ করেছেন আর নিজের সুনাম করা শুরু করেন, আমি এই করি, আমি এই করি, আমার মধ্যে এই ভালো রয়েছে, এটা দোষণীয় বিষয়, আল্লাহ নিষেধ করেছেন। হুয়া আলামু বিমানিত্তাকা, আল্লাহ পাক বলছেন যে হুয়া আলামু বিমানিত্তাকা, সেই আল্লাহ পাক সবচেয়ে বেশি জানেন ওই সব লোক সম্পর্কে যারা আল্লাহ ভীরু, কে আল্লাহ ভীরু, কে বেশি পরহেজগার, কে ভালো মানুষ, কে গুনাহ থেকে বেঁচে থাকে বেশি, আল্লাহ ভালো জানেন। আপনি আপনার ধরনের মনে করেছেন আমি এই গ্রামে সবচেয়ে ভালো, হতে পারে রাতের অন্ধকারে আপনার চাইতে ভালো মানুষ আছে যে আল্লাহ পাক রব্বুল আলামিন নৈকট্য লাভ করে, সে প্রকাশ করে বেড়ায় না, কিন্তু আপনি প্রকাশ করেন। আল্লাহ পাক তারপর ইরশাদ করেছেন, আফার আয়াতাল্লাযি তাওয়াল্লা, হে নবী, তুমি কি দেখেছো ওই লোককে যে ইসলাম বিমুখ হয়ে যায়, ইমান বিমুখ হয়ে যায়, মুখ ফিরিয়ে নেই, ও আতা কালিলান ওয়া আকদা, তার এইরকম যদি স্বভাব থাকে যে অল্প কিছু দিল গরিব দুঃখী অভাবীকে যার প্রয়োজন রয়েছে, আপন জন কি আত্মীয় স্বজনকে বাপ মাকে অল্প কিছু দিল, আর তারপরে হৃদয় শক্ত করে ফেলে এমন নিষ্ঠুর যে তারপরে বাপ মা যদি চায় যে বাবা চিকিৎসার প্রয়োজন আছে, না দেবে না, আমার এতে খাওয়া দাওয়া চলে না, আর কিছু নেও তার রিজিকের ব্যবস্থা না, আর দেবো না, ব্যাস এতটাই দেবো, ওই 500 টাকায় মাসে দেবো, ও আতা কালিনা, এগুলো খারাপ স্বভাব, আতা কালিনা অল্প কিছু দিল, জাকাতের পুরোটা 2.5% দিল না, অল্প কিছু দান করে মনে করো আমি অনেক দান করি, এই সব রকমের কৃপণ গুলি এই আয়াতের অন্তর্ভুক্ত। আল্লাহ পাক ইরশাদ করছেন যে আইন দাহ ইলমুল গায়ব ফাহুয়া ইয়ারা, আইন দাহ ইলমুল গায়ব, তার কাছে কি অদৃশ্যের জ্ঞান আছে যে ফাহুয়া ইয়ারা, সে দেখতে পাচ্ছে অদৃশ্যতে যা আছে তা দেখতে পাচ্ছে, অর্থাৎ তার ভবিষ্যৎ সম্পর্কে বুঝতে পারছে যে আমি যদি বেশি দান খায়রাত করি, যাকাত দিই, বা বাপ মায়ের জন্য এত টাকা দিয়ে দিই, তো আমি গরিব হয়ে যাব, আমার ছেলেমেয়েরা অভাবী হয়ে যাবে, ছেলেমেয়েদের জন্য কিছু জমি জায়গা করতে হবে, বাড়ি করতে হবে, তাহলে ভবিষ্যৎ জানছে, হ্যাঁ, যে আমি বাপ মাকে দিলে অভাবী হয়ে যাব, আমি গরিব দুঃখীকে দিলে অভাবী হয়ে যাব, আমি আমার আল্লাহ সন্তুষ্টির জন্য ব্যয় করলে, দিনের খেদমতে ব্যয় করলে আমার অভাব দেখা দিবে, তাহলে কি সে গায়ব জানছে নাকি? না, সে গায়ব জানে না। আমলাম ইয়ানাব্বা বিমাফি সোহফে মুসা, নাকি তাকে জানা হয় শেষ হয়েছে? আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের ভুল ভ্রান্তি মাফ করে দেন, নেক আমলে তৌফিক দান করেন, সৎ কাজে অংশ নেওয়ার বেশি বেশি তৌফিক দান করেন, ফরজ ওয়াজিব আদায় করার তৌফিক দান করেন, হারাম নাজায়েজ থেকে বাঁচিয়ে রাখেন, আল্লাহ পাক সাগিরা ছোট গুনাহগুলিও থেকে বেঁচে থাকার যেন তৌফিক দান করেন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।